জায়গাকেও দেহে না, স্বার্থ ছাড়া ভেতর ঘরে নামটা কেউ লেখে না, সময় থাকতে সময় তুমি রাইখো নিজের হাতে, বরের আশায় ঝুলে রবা বাস বাগানের ঝোপে, উঠলে দশ বারোটা বিলাই সাজে বাঘ, তলে যায় পানি থাকলে এক লাল লাগ, মুখে শুধু পক পক কানে কিছু না, সময় মতো তোর আবার জবান খুলে না, আগে পিছে তুই আমার কত কথা টস, সামনে আসলে কেন তবে হাটটা বাড়া, আমি একটাই জিনিস এক গানি জিনিস, না শুনলে করবি এই ট্র্যাকটা মিস। আমি বড় বেপরোয়া, কারো ধার ধারি না, নিয়ম নীতি সবই আমার, কারো বাপের খাই না, আমি বড় বেপরোয়া, কারো ধার ধারি না, নিয়ম নীতি সবই আমার, কারো বাপের খাই না, চারটা সময় জাগ না, রুটিন আমার লাগে না, যে যা ভাবে ভাবুক আমার সে যায় না, আমি বড় বেপরোয়া, সময় যাক না, চলে প্রেম তার মাঝে লেনদেন, লাভ লসের অঙ্ক করে চলছে ভালোবাসার গেম, কন্ডিশনে চলে প্রেম তার মাঝে লেনদেন, লাভ লসের অঙ্ক করে চলছে ভালোবাসার গেম, আমার যা বলো তা আমি মুখের উপর বললি, তোর মতো পিট পিছে দেই না কালি, আগে পিছে তুমি করো ঘোরা ঘুরি, কারণটা তুমি না বললেও জানি, মুখে গুতে তোমার সবই জানা, দুদিন পরে কাম শেষে হইবা হচ্ছে না, তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না, আসল কথা আমি তোমার পরোয়া করি না, আমি বড় বেপরোয়া, কারো ধার ধারি না, নিয়ম নীতি সবই আমার, কারো বাপের খাই না, চারটা সময় যাক।